المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشير. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله. প্রশংসা ও সুখ্যাতি গুণগুণ হামদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহরবানিতে আমরা কিছু সময় দিনের আলোচনায় শরীক হতে পারলাম, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা এ পর্বে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আল আদাব মা'আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি রকম আদব রক্ষা করা দরকার, সে বিষয়টি আমরা এখানে সংক্ষিপ্তকারে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আপনার আমার রব, তিনি আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয় এটা জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিরকম আমাদের আদব রক্ষা করা দরকার, সে জিনিসটি আমরা এখানে আলোকপাত করবো ইনশাআল্লাহ। এক নম্বর আদব হলো নবীর ওপর ইমান নিয়ে আসা। নবীর ওপর আল্লাহর ওপর যেমন ইমান, নবীর ওপর ইমান নিয়ে আসা একটা হলো কি ইমানের অঙ্গ, ইমানে ইমানের একটা খুঁটি। ইমানের খুঁটি হলো কি আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ইমান এবং অনুরূপভাবে ফেরেশতা নবী রাসূল, এই নবী রাসূলদের উপর ইমানের মধ্যে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশেরই অংশ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি, তোমরা আল্লাহর উপর ইমান নিয়ে আসো, ও রাসূলিহি, তার রাসূলের উপর, ওয়াল কিতাব আল্লাযী নাযযালা আলা রাসূলি, এবং যেই কিতাব রাসূলের উপর নাযিল করা হয়েছে অর্থাৎ কুরআনুল কারীম, তার উপর তোমরা ইমান নিয়ে আসো, তাকে তোমরা বিশ্বাস করো। তাহলে এক নম্বর আদব আমরা শিখলাম নবীর উপর ইমান নিয়ে আসা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, এটা এক নম্বর ইমান। দ্বিতীয় নম্বরে যেটা সেটা হলো মুহাব্বাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মিনাল আবা ওয়াল আবনা, অর্থাৎ আপনার আমার সকল কিছু আল্লাহর পরেই অন্য সকল কিছুর চেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে, অর্থাৎ ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তানাদি অন্য সবার চেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআনুল কারীমে এই ব্যাপারে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি والناس اجمعين اخرجه البخاري بخاري শরীফে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না যে ব্যক্তির কাছে তার সন্তানাদির চেয়ে, বাবার চেয়ে, মায়ের চেয়ে, এমনকি ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাবা মা সকলের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি বেশি মহব্বতশীল হব না ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারে না। তাহলে দ্বিতীয় নম্বর আদব আপনার আমার যেটা রক্ষা করা দরকার সেটা হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তৃতীয় নম্বরে যেটা সেটা হলো কি ইত্তিবাউ সুন্নতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আপনাকে আমাকে দান করেন তা গ্রহণ করতে হবে, যা বর্জন করতে বলেন তা বাদ দিতে হবে। যেমন আল্লাহ বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা তোমরা বর্জন করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা মেনে নিতে হবে এবং যেটা তিনি নিষেধ করেন তা বর্জন করতে হবে। চতুর্থ নম্বর যেটা সেটা হলো কি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই একমাত্র মডেল হিসেবে গ্রহণ করতে হবে। হ্যাঁ, অন্য মানুষকে আদর্শ হিসেবে গ্রহণ করতে নেই, বরং একমাত্র আদর্শ রূপে গ্রহণ করতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেমন আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আল্লাহর নবীর জীবনেতেই আপনার জন্য আমার জন্য উত্তম একটা আদর্শ রয়েছে। সম্মানিত বন্ধুগণ, সর্বদা আল্লাহর নবীকে সম্মান করতে হবে। আর একটি পঞ্চম নম্বর আদব যেটা, সেটি হলো সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তু'ওয়াক্কিরুহু। হ্যাঁ, তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান নিয়ে আসবে এবং রাসূলকে তোমরা সত্যি যোগাবে এবং তাকে তোমরা সম্মান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করতে হবে। রাসূলের ইজ্জত আমরা কিভাবে? রাসূলের যাতে সম্মান হানি না হয়, রাসূলের যাতে মর্যাদা ক্ষুণ্ণ না হয়, রাসূলকে কেউ যাতে গালি দিতে না পারে, রাসূলের কেউ যাতে বিরোধিতা করতে না পারে, এই জন্য সদা সর্বদা আদ্দিফা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচার এবং গালিদের বিপক্ষে আপনাকে অবস্থান গ্রহণ করতে হবে। নাস্তিক মুরতাদদেরকে আপনাকে তাদেরকে প্রতিহত করতে হবে। আপনার সর্বপ্রথম তাদেরকে বুঝাতে হবে এবং এরপরে না হলে অবশ্যই আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিধান দিয়েছেন সেই বিধান মোতাবেক তাদের বিরুদ্ধে আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ নবীর সঙ্গে আদব রক্ষা করা প্রত্যেকটা মানুষের, আল্লাহ নবীর যাতে সম্মান নষ্ট না হয় এই জন্য প্রত্যেকটা মানুষকে আমাদের প্রচেষ্টা চালাতে হবে। সম্মানিত বন্ধুগণ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর, তার কথার উপর অন্য কারো কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের উপর অন্য কারো আওয়াজকে বুলন্দ করা যাবে না। আপনার আওয়াজ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের চেয়ে নিচু হয়। যেমন আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বাযিকুম লিবাযদ আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর গলার আওয়াজের উপর তোমাদের গলার আওয়াজকে উঁচু করিও না, তাহলে তোমরা নিজেরা পরস্পরে যেমন উচ্চ আওয়াজে একজন আরেকজনকে ডাকো, রাসূলকে এভাবে ডাকা যাবে না। তাহলে কি হবে? তোমরা যদি এরকম করে করো তাহলে তোমাদের যাবতীয় কর্ম আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ফল করে দেবেন এবং তোমরা টেরও পাবে না। সম্মানিত বন্ধুগণ, সূরা হুজরাতের মধ্যে এই আয়াতটি বর্ণিত হয়েছে, এক নম্বর আয়াতে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর উঁচু আওয়াজ করা যাবে না। আর একটি আদব হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খেয়ানত করা যাবে না। হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের খেয়ানত করা আদবের খেলাফ। যেমন আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের খেয়ানত করো না এবং তোমাদের আমানতের খেয়ানত করো না, তোমরা জেনে শুনে। এরকম করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করা যাবে না। আরেকটি আদব হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছেন সেটা মাথা পেতে মেনে নিতে হবে। এখানে কোনো উচ্চবাচ্য তো চলবেই না, বরং এখানে কোনো বিরোধিতা করা যাবে না, আল্লাহ নবীর বিরুদ্ধাচারণ করা যাবে না। এটাই হলো রাসূলের আদর্শ। এবং যেমন এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াসুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদা হুদুদা ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচারণ করবে, নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাআদা হুদুদা এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, সীমারেখা যে ক্রস করবে, লঙ্ঘন করবে, আর কি করবে, এই কাজ যদি যে ব্যক্তি করবে, আল্লাহ বলতেছেন ইউদখিলহু নারা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুনে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, সর্ব সময়ের জন্য সেখানে সে অবস্থান করবে, ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত বন্ধুগণ, পারস্পরিক আপনার আমার যদি কোনো দ্বন্দ্ব হয় তাহলে এই বিষয়ে আল্লাহ এবং রাসূলের দিকেই, রাসূলের ফয়সালাকেই মাথা পেতে মেনে নিতে হবে। আল্লাহ নবী যেই ফয়সালা করবেন সেই ফয়সালা বিন্দু মাত্র এপাশ ওপাশ করা যাবে না। যেমন আল্লাহ বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ তারা মুমিন হবে না যে পর্যন্ত না তারা তাদের বিবাদ বিসম্বাদের মীমাংসার জন্য আপনার উপর ভার অর্পণ না করে, ন্যস্ত না করে, এবং আপনি যেটা ফয়সলা করবেন সেটা তারা দ্বিধা চিত্তে মানে একনিষ্ঠ ভাবে যতক্ষণ মেনে নেবে না, তাদের মনে যেন কোনো প্রকার শঙ্কা সঞ্চয় কিছুই যেন না থাকে আপনার এই ফয়সলা করার পরে, সম্মানিত বন্ধুগণ। এবং আরেকটি কথা, সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সর্বশেষ নবী, তারপরে আর যে কোনো নবী আসবে না এই কথা মেনে নিতে হবে। যেমন আল্লাহ বলছেন, মা কান মুহাম্মাদান আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কান আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যেকার কোন পুরুষের পিতা নন, কিন্তু সেই তিনি অর্থাৎ আল্লাহর রাসূল, তিনি আল্লাহ রব্বুল আলামিনের রাসূল মাত্র, এবং তিনি শেষ নবী, আল্লাহ রব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বজ্ঞাত এবং সবকিছু আল্লাহ রব্বুল আলামিন জানেন। সম্মানিত বন্ধুগণ, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরেকটি যেটা আদব তার সঙ্গে, সেটা হলো তার উপর বেশি বেশি করে দরুদ এবং সালাম পেশ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উপর আদেশ ও নিষেধ যেগুলো রয়েছে আল্লাহ নবীর উপর দরুদ ও সালাম বেশি বেশি করে আপনাকে আমাকে পড়তে হবে। যেমন আল্লাহ আদেশ করে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি অনুগ্রহ করেন, তার ফেরেশতা মণ্ডলী নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। অতএব হে ঈমানদারগণ, তোমরা নবীর উপর দরুদ এবং সালাম পেশ করো। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আদব হলো যে তিনি যে আদেশ করেছেন তার বিরুদ্ধাচরণ করা যাবে না, তার বিরোধিতা যদি করে তাহলে আপনি আমি বিদআতের মধ্যে শামিল হয়ে যাব। যেমন আল্লাহ বলেছেন, ফালিয়াহযারিল লাযীনা ইউখালিফুনা আন আমরি আও তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে দুনিয়াতে তাদের ফিতনা পড়বে অথবা কঠিন শাস্তি তাদেরকে মানে আচ্ছাদন করবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, কষ্টদায়ক শাস্তি তাদের জন্য অবধারিত হয়ে যাবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নত আপনার আমার জন্য নির্ধারণ করেছেন, ঠিক সেই সুন্নতের আপনাকে আমাকে পাবন্দী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক আমাদের সবাইকে দান করুন, এবং বিদআত থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথার উপরে আর আল্লাহর নবীর কথার উপরে আর অন্য কারো কথাকে প্রাধান্য দেওয়া যাবে না, রাসূলের কথার উপর অন্য কারো কথাকে অগ্রগণ্য করা যাবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলীম। যে হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা কোনো বিষয়ে আল্লাহ এবং রাসূলের আগে বেড়ে যেও না, এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা সর্বজ্ঞাত সর্বশ্রোতা। সম্মানিত বন্ধুগণ, এরকম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আদব রক্ষা করতে হবে। তিনি একজন মানুষ ছিলেন, তার এই মানুষত্বকে বজায় রাখতে হবে। তিনি আল্লাহর মানে অত্যন্ত প্রিয় ভাজন একজন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দাকে আপনার বান্দা হিসেবেই জানতে হবে, তার ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। যেমন আল্লাহ নবী বলতেছেন, লা তুথরুনি কামা আতারাতিন নাসারা ইবনে মারইয়াম, মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেমন তারা বাড়াবাড়ি করেছিল, তোমরা আমার ব্যাপারে ওই রকম বাড়াবাড়ি করিও না। অর্থাৎ তোমরা বলো, ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা বলো তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। আসুন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আদব ঠিক রাখি, এবং যাবতীয় বিদআত থেকে আমরা দূরে থাকি, আল্লাহর নবীর সঙ্গে আদব রক্ষা করে তার সুন্নাত মোতাবেক আমল করি। এই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন। বড় আমিন। ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।